أي ولا هو معنا تصرف الغير ولا عقد الرفيع ولا يعري عن المضرة لأنه عصاه يعلم تمام البيت السابق فيتصرف به فيلزمه غرابة القيمة للهلاك فيما إذا كان الخيار للبائع أو ظلم يطلب بسلعته مشتري أو لا يطلب يطلب لسلعته مشتريا فيما إذا كان خيار المشتري وهذا نوع ضرر فيتوقف على علمه فصار كعذر البكير بخلاف الإجازة لأنه لا إلزام فيه ولا نقول أنه مسلط وكيف يقال ذلك الصاحب لا يملك الفسق ولا تسليط في غير ما يملك المسلط ولو كان فسق في حال غيبة صاحبه وبلغه في المدة تم الفسق لحصول العلم به ولا بلغه بعد مضي المدة تم العقد في مضي المدة قبل الفسق ومن سلط له الخيار فله أن يفسق في مدة الخيار وله أن يجيز فإن أجاز بغير حذر صاحبه جاز وإن فسخ لم يجز إلا أن يكون الآخر حاذرا عند أبي حنيفة ومحمد ومن شرط له الخيار صاحب قدوري এই জায়গা থেকে আগে মাসআলা বলছেন যে বায়ের মধ্যে খিয়ারটা বায়ের জন্য থাকতে পারে মুশতারির জন্য থাকতে পারে বায়ে এবং মুশতারির খিয়ারের ক্ষেত্রে যে ফরক যে সমস্যা আহনাফের মাঝে ইমাম আবু ইউসুফ এবং ইমাম আবু হানিফা এবং সাহেবাইন এইগুলি বর্ণনা করছেন বিস্তারিত এখন আবার মূল মাসআলা হলো যে বায়ের মধ্যে বেচা কিনার চুক্তির মধ্যে খিয়ার বায়েরও থাকতে পারে মুস্তারিরও থাকতে পারে মাসআলা এটুকু বেচা কেনার চুক্তি করতে গিয়া খেয়ার কার হইতে পারে বায়েও থাকতে পারে মুস্তারি এখান থেকে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বলতেছে যে ব্যক্তির জন্য খেয়ার মান লাহুল খেয়ার যে ব্যক্তির জন্য খেয়ার আছে সে মানলাহুল খিয়ার দুজন হইতে পারে বায়ে হইতে পারে মুস্তারি হইতে পারে বায়ে যদি কয় যে বায়ে আমি তো বেচলাম তিন দিন চিন্তা করবো তাহলে মানলাহুল খিয়ার কে হইল না বায়ে আর মুস্তারি যদি কয় আমি তো কিনলাম তবে আমি চিন্তা করবো করে তারপরে টাকা দিব তাহলে এই মানলাহুল খিয়ার কে হইতে তাহলে মানলাহুল খিয়ার যার খিয়ার থাকবে সে বায়েও হইতে পারে মুস্তারি হইতে পারে তাহলে যার খিয়ার থাকবে সে তিন দিন চিন্তার সুযোগ পাইল সময় পাইল কারণ তিন দিনের মধ্যে তার জবাব দিতে হবে তার অর্থ হলো যে আমি নিলাম না বা দিলাম এই কথাটা তিন দিনের মধ্যে তার বলতে হবে তো মানলাহুল খিয়ার যে আছে তার এই খিয়ারের টাইমের মধ্যে ফসক করা তার জন্য জায়েজ আছে আবার এই টাইমের মধ্যে বাইকে ঠিক রাখা এটাও যায় এখন মানলাহুল খিয়ার যদি মানলালাহুল খিয়ার সে বায়ে হইতে পারে মুস্তারি হইতে পারে মানলাহুল খিয়ার যার খিয়ার আছে মানলালাহুল খিয়ার যার খিয়ার নাই তার উপস্থিতি ছাড়াই যদি কয় যে আমি নিলাম বা দিলাম তাহলে বাই যায় ভাই কি হয়ে যাবে যায় তবে মানলাহুল খিয়ার যার খিয়ার নাই তার অনুপস্থিতিতে বলে আমি দিলাম না বা আমি নিলাম না অর্থাৎ ফসক করে দিই আমি এই চুক্তির মধ্যে নাই আমি এটা করব না টাকা দিব না বা মবি দিব না যদি ফস্কো করে ফেলায় তাহলে যায় কথাটা বুঝে আসছে। অর্থাৎ মানলাহুল খিয়ার, যার খিয়ার আছে সে তিন দিনের মধ্যে হা না বলবে, আর যদি হা বলে তাহলে যায় আছে, যদি না বলে তাহলে যায়। হ্যাঁ, না বললা জায়েজ হবে যদি মানলাহুল খিয়ার উপস্থিত থাকে তাহলে। আর এই মাসলাগুলো ইমাম আবু হানিফা এবং ইমাম মুহাম্মদ তলফাই, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন এবং তার সাথে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক আহমদ সবাই আছে। নজর মাসলা হলো এই, যেমনিভাবে মানলাহুল খিয়ার এজাজত দিলে, অনুমতি দিলে জায়েজ আছে গায়ে মানলাহুল খিয়ারের অনুপস্থিত দিতে, ঠিক তেমনিভাবে যদি ফস্কো করে দেয় মানলাহুল খিয়ারের অনুপস্থিতিতে তাহলে ওইটাও জায়েজ, যদি ওইটা জায়েজ হয় তাহলে এটাও জায়েজ। এতটুকু আগে কইরা ওয়ামান শুরিতা লাহুল খিয়ার ফালাহু আইয়াত সুখাতি মুদ্দাতিল খিয়ার ওয়ালাহু আইয়ুজিজা আইন আজাজা বিগাইরি হযরতি সাহিবি জাস ওয়াইন ফাসাকা লাম ইয়াজি ইল্লা ইয়াকুনাল আখারু হাযির। ওয়ামান শুরিতা লাহুল খিয়ার, আর জিসকে লিয়ে খিয়ার মানলাহুল খিয়ার, যার খিয়ার আছে তাম তিন দিন চিন্তা করবি, ওয়ামান শুরিতা লাহুল খিয়ার আর জিসকে লিয়ে খেয়ার কা শর্ত হোক ফালাহু আই ইয়াকসু কাফি মুদ্দাতিল খিয়ার, তো উসকে লিয়ে জায়েজ হে কে বাইক কো ফস্ত কর দে কি মুদ্দাতিল খিয়ার, খিয়ার কে মুদ্দত ওয়ালাহু আই ইউজিসা, আর উসকে লিয়ে ইয়ে ভি জায়েজ হে কে বাইক কো বাইক কি খিয়ার কর দে এজাজত দে, দুটোটাই যায়। যার মানলাহুল খিয়ারে তিন দিনের মাঝে মুদ্দতের মাঝে এটারে ফস্কও করতে পারবে আবার এটারে বৈধও করতে পারবে। তখন ফাইন আজাজা বিগাইরি হযরতি সাহিবিহি জাস, মানলাহুল খিয়ারে মানলাহুল খিয়ার সাহেবের দ্বারা মুরাদ হইল মানলাহুল খিয়ার, ফাইন আজাজা আগার বাইকে এজাজত দেন, এটা বায়ে হইতে পারে মুস্তারি হইতে পারে, আমি তোমার মুভিটা দিয়া দিলাম, আমি তোমার টাকা দিয়া দিলাম, এটা দুটোই হইতে পারে। ফাইন আজাজা বিগাইরি হযরতি সাহিবিহি, আগার এজাজত দিয়ে দে মানলাহুল খিয়ার, আগার এজাজত দিয়ে দে বিগাইরি হযরতি সাহিবিহি, হযরতের দ্বারা মোরা দিল এলে বিগাইরি হযরতি সাহিবিহি, মান সাহেবের দ্বারা মোরা দিল মানলা খিয়ার আলম, মানলা খিয়ার আলম, ফাইন আজাজা বিগাইরি হযরতি সাহিবিহি, আগার বাইকে এজাজত দিয়ে দে বিগাইরি হযরতি সাহিবিহি, আপনি সাথীকে এলেন কি বেগে যে ঠিক আছে যেটা হয়েছে হয়েছে, মানলা লাহুল এলেমের সারা, মানলা কিয়ারা লাহুল এলেম যা সার, তো কি আহে জায়েজ। ওয়াইন ফাসাকা আর এগার বাইকো ফস্ক কর দে মানলাহুল খিয়া বিগাইরি হযরতি সাহিবিহি মানলা লাহুল খিয়া, ওয়াইন ফাসাকা আর আগার ফস্ক কর দে লাম ইয়াজুজ ইল্লা ইয়াকুন আল আখর হাজিরান, জায়েজ নেই হে মগর একে মানলা লাহুল খিয়া কিয়া হো হাজির। ইন্দা আবি হানিফা ওয়া মাহমুদ, এ মাসলাক ইমাম আবু হানিফা আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ। ওয়াকাল আবু ইউসুফ ইয়াজুজ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ফরমাতে হে ইয়াজুজ ইয়ে জায়েজ হে, ফস্ক ভি আগার কর দে তব ভি উসকে লিয়ে ইয়ে কিয়া হে জায়েজ হে, কোন সুরতে ফস্ক কর দে বিগাইরি হযরতে সাহিব, ইয়াজুজু লাহু, লাহু আগে ওয়াহুয়া কাউলুস শাফি, এটা বুঝে আসছে। ওয়াকাল আবু ইউসুফ ইয়াজুজু লাহু, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ফরমাতে হ্যায় তো মান লাহুল খিয়ার কে লিয়ে ভাই কো ফাসল করনা এ কিয়া হ্যায় জায়েজ। ওয়াহুয়া কাউলুস শাফি, আর ইহি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কিয়া ওয়াশর্তু ওয়াল ইলম। এখানে এখানে কইতাছে যে ফস্ক করার জন্য হাজির হওয়া শর্ত, ফস্ক করার জন্য এলেমের শর্ত। বিগেরি হজরত সাহেবই বলছে যে হজরতের দ্বারা হুজুরি মুরত দিনে তাহলে যে হ্যাঁ তার আমনে সামনে আপনার ফস্ক করতে দিব, এরকম হজরতের দ্বারা মুরত হলে এলে ওয়াশর্ত হওয়াল ইলম। আর শর্ত এ মানলালাহুল খিয়ারকে এলেন ওয়াইনামা কানাবিল হযরতি আন, আর মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি লফজ হযরত সে উসি তরফ কেনায়া কি হযরত বিল হযরত বিগাইরি হযরত, মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি হযরত শব্দ দ্বারা এলেনের দিকে ইশারা করছে। ওয়াইনামা কানাবিল হযরতি আনহু, আর মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি লফজ হযরত সে উসি তরফ কিয়া কি এলেন কি তরফ কিয়া কি ইশারা কি লাহু। এটা হলো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ দলিল কইতেছে লাহু আন্নাহু মুসাল্লাতুন আলাল ফাসক মিন জিহাতি সাহিবিহি ফালা ইতাওয়াক্কাফু আলা ইলমিহি কাল ইজাজা। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলে যে দেখেন মানলাহুল খিয়ার মানলাহুকে খিয়ারের অধিকার দিচ্ছে যে তুমি তিন দিন চিন্তা করো করিয়া তারপরে ফস্ক করা ন করা এটা তুমি করে নিলে নিবা না নিলে না নিবা। তাহলে মানলালাহুল খিয়ার মানলাহুল খিয়ারকে অধিকারটা দিচ্ছে যে তুমি তিন দিন চিন্তা করো, তাহলে যখন সে অধিকার তারে দিয়ে দিচ্ছে এখন ওই যে ব্যক্তি অধিকার প্রাপ্ত হয়েছে মানলাহুল খিয়ার সে অধিকার প্রয়োগ করবে, সে তো অধিকার দিয়ে দিচ্ছে যে তুমি নিবা না না নিবা তিন দিন চিন্তা করে হা না যেটা মনে চাইবে হয়ে এটা অধিকার দেওয়া দিয়ে মানলাহুল খেয়ারে কি করল অধিকার। তাহলে যে ব্যক্তি অধিকারী হইল সে তার অধিকারকে এই ব্যক্তির জানায় করার কোনো দরকার নেই, তার তো সে এটা প্রাপ্ত হয়ে গেছে এই অধিকারটা তার অর্জিত আছে এবং সে এটাকে প্রয়োগ করবো এটা তারে জানানোর কোনো দরকার। লাহু আন্নাহু মুসাল্লাতুন আলাল ফাস মিন জিহাতি সাহিবিহি, সে এটা মানলালাহুল খিয়ারে অধিকারী দিয়া দিছে যে তুমি ফস্ক কইরে দিও তুমি এটারে জায়েজ লেখো অথবা ফস্ক কইরে দিও, তাহলে সে এটা তার পক্ষ থেকে এটা অধিকার প্রাপ্ত। লাহু ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি দলিলে হে আন্নাহু মুসাল্লাতুন আলাল ফাস, যে মানলাহুল খিয়ার যে সখসে ও মুসাল্লাতুন আলাল ফাসকি মিন জাহিদ মিন জিহাতি সাহেব, এ মুসাল্লাত হে ফাসক পর আপনি সাথী কি তরফ সে মানে অধিকার প্রাপ্ত মুসাল্লাতের দ্বারা এলো অধিকার প্রাপ্ত ক্ষমতা প্রাপ্ত। পালা ইয়া তাওয়াক্কাফু আলা ইলমি, সো মানলালাহুল কে মানলালাহুল কিয়ার কে এলেন পর এ মওকুফ নিয়ে হবে ফাসক পর মওকুফ কালি জাজা। যেমন আপনিও তো আপনারাও তো দুজনে বললেন যে মানলাহুল খিয়ার যদি ইজাজত দিয়া দেয় তাহলে মানলাহুল খিয়ারের বেগাইর হজরত এটা কি হবে যায়, তাহলে ওই জায়গার মধ্যে যদি জায়েজ হয় এটাও তো হ্যাঁ অধিকার দিছিল ইজাজত ইয়াজত সেই জায়গার মধ্যে যখন হয়েছে এই জায়গার মধ্যে ওয়ালিহা জালা ইস্তারাতুল ইজাজ, এই কারণেই তো যদি মানলালাহুল খিয়ারের সামনে হুজুরিতে এ বাক্যে ফস্ক করতে হইতো তো ফস্ক করতে তো ফস্ক করলে যে বেটা বেচতাছে বা যে বেটা কিনতাছে ফস্ক করার ক্ষেত্রে তো সে সম্মত না, কোনো একটা জিনিস আপনি বেচতে চাইতেছে আপনি তো চাইলেন যে আপনি নিয়ে যান তারপরে আপনার তিন দিনের অধিকার আমি দিচ্ছি দেওয়ার পরে আপনি এখানে যদি ফসকু বেরিয়ে দেন আমার গন্ডার কথা তো একটু কষ্ট লাগবে যে নিতে চাইতে এটাই কইতেছে ওয়ালি হা জালা ইস্তারা তুরে যা ইসিলিয়ে তো তাহলে বুঝা গেল যেহেতু তার হ্যাঁ এইটাতে সম্মত থাক আর না থাক আপনি নিবেন আর না নিবেন এটার কোন সম্মত থাকলেও আপনি নিবেন না থাকলেও আপনি নিবেন সে সম্মত না থাকলেও আপনি দিয়ে দিবেন থাকলেও আপনি দিয়ে দিবেন এই জন্য এটা নইল কথা যদি তিন দিনের খিয়ার আপনি পায়া থাকেন তাহলে তার সম্মতি মানে হুজুরি হুজুরি যায় এই জন্য তো যে আমি যদি ফসকাও করি তাহলে তার রেজামন্দির দরকার নাই আমি যদি রাখি তাও তার রেজামন্দির দরকার নেই তাহলে তো ফসক করি আর রাখি উভয়টার ক্ষেত্রে তাহলে বুঝায় আবার যায় কইয়া যে আমি ফস্ক করলাম বা আমি নিলাম এটা বুঝা নিতে পারে বা সে এক কথা কি বা নিচ্ছি আমি নিলাম না হ্যাঁ এটাতে রাজি কি না এটা তো তার দেখা তো বুঝছো এই জন্যই তো তার রেজামন্দি কোনো শর্ত নাই যার রেজামন্দির শর্ত নাই তাহলে তার হুজুরিতে তো গাইর হুজুরিতে তো এটা ফস্ক কি হয়ে যাবে ওসরা কাল উকিল বিল ভাই আর এটা উকিল বিল ভাই ওকিল বিল ভাইয়ের ক্ষেত্রে আপনারাও তো বলেন তখন যে বলে যে কোনো ব্যক্তি রে কইছে যে তুই আমার কাছে যে টাকা নিয়ে যা টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য কর এখন ওকিল বিল ভাই এই মোয়াক্কেলের উপস্থিতি ছাড়াই সে কোনোটারে ফসকও করতে পারে বেচা কিনা আবার কোনোটারে বৈধও রাখতে পারে এইখানে মত কেলে ফস্ক করে দিলে এই কথা বলার দিকে এই বেটা তুই আমার পক্ষ থেকে বেসে গেলে চুক্তি করে ফস্ক বলি কেলে এই কথা বলার মত কেলে কোনো দিকে নেই ওকিল বিল ভাই যা হোক ফস হ্যাঁ বেচা কিনা করতে গিয়ে ফস্কও করতে পারে আবার সে কি করতে পারে হ্যাঁ বৈধও করতে পারে তাইলে ওকিল বিল ভাই যেমনিভাবে আপনারাও বলেন তোর ভাই আপনারাও বলেন যে ওকিল ভাই বিল ভাই যেমনিভাবে হ্যাঁ সে মোয়াক্কেলের জিজ্ঞাসা করার ছাড়াই সে বাইরে ফস্ক করতে পারে বৈধ করতে পারে এই জায়গার মধ্যেও মাল্লা আল্লাহুল খিয়ারের কাছে জিজ্ঞাসা করা সারাই মাল্লাহুল খিয়ারে ফস্ক করতে পারবে বৈধ ওয়ালাহুমা এখন তোর ফাইনাল দিন আল্লাহ তাসাররফ তাসাররুফুন ফি হকিল গাইব ওয়া হুয়াল আকদু বিল রব সাহেবাই না তোর ফাইনে বলে যে দেখেন ফস্ক করার সুরতে ফস্ক করার সুরতের মধ্যে গায়েরের হকের মধ্যে তাসাররুফ করা আর গায়েরের হকের মধ্যে তাসাররুফ করতে হলে গায়েরে উপস্থিতি লাগে তার তার কাছে জিজ্ঞাসা করতে অন্যের জিনিস আপনি যদি ইয়া করেন তাহলে তার অনুমতি ছাড়া তার কথা ছাড়া আপনি করতে পারবেন তাহলে দিতে পারবেন এই জায়গার মধ্যে ফস্ক করার সুরতের মধ্যে গায়ের হকের মধ্যে কি হয়ে যায় তাসাররুফ করা গায়ের হকের মধ্যে তাসাররুফ কেমনে করা কয় তাসাররুফ ভাবে যে এই যে আগদ এই বেটা তো বেচছিল বা কিনছিল এই যে আগদের যে চুক্তি বেচাই হোক বা কিনাই হোক এখানে এনে যে আগদর চুক্তিটারে রফা করে ফেলা একটা চুক্তি হয়েছিল চুক্তির মাঝে বেচা কিনার একটা চুক্তি চুক্তির কারণে মাল্লা মাল্লালাহুল খিয়ারের হয়তো সামান নয়তো মুভি একটা কিছু আসিল এহনা জহনা ফস্ক করে দিতেছেন এই যে সামান অথবা মুভির যে অধিকারটা সে বায়ের মাধ্যমে আগে বায়ের মাধ্যমে হয়েছিল এই অধিকারটা তার খর্ব হয়ে যেতেছে ফস্ক করে ফস্ক করে দিলে সে একটা জিনিস পাইতো বা একটা জিনিস নিত এই অধিকারটা তার কি হয়ে যেত সর্ব হয়ে যেত আর এই ফস্কের মাধ্যমে ক্ষতির সম্মুখীন হইতে হয় ফস্কের মাধ্যমে কি হইতে হয় ক্ষতির সম্মুখীন কারণ হইল কেমনে ক্ষতির ক্ষতির সম্মুখীন হইতে হয় কয় মুস্তারি মনে করে হ্যাঁ মনে করছে যে খিয়ারটা যদি বায়ের থেকে থাকে, বায়ের যদি খিয়ার থেকে থাকে, তো মুস্তারি তো মুভি নিয়ে নিছে মনে করে, মুভি নিয়া মুস্তারি মনে করতেছে যে ভাই সাহেব তো তিন দিনের কথা কইছে, আমার তো দিয়ে একদিন, হ্যাঁ কি করছে মুভি তাসারুফ করে বলে খেয়ারের টাইমের মধ্যে কি করে বলে তাসারুফ করে, এখন তাসারুফ করার পরে ভাই সাহেব কইতেছে যে আমি তো বেচতাম না, তো যদি না বেচছে তাহলে এখন মুস্তারি মুভি দিয়ে দিতে হইব না, তো মুভির মধ্যে তো সে কি করে বলে তাসারুফ করে বলে, এখন তাসারুফ করলে তার কি দিতে হবে, কিমত দিতে হবে, সামান দিতে হবে না, কিমত দিতে হবে, এখন কিমত দিতে এলে কিমত অনেক সময় সামানের থেকে বেশি হয়ে যায়, কিমত অনেক সময় কি হয়ে যায় সামানের থেকে বেশি হয়ে যায়, যখন সামানের থেকে বেশি মানে হ্যাঁ তো পঞ্চাশ টাকা দিয়ে জিনিসটা নিছিল এখন তার ষাট টাকা দিতে হইতেছে, তাহলে যে মুজাররাত ক্ষতিগ্রস্ত হইতেছে। আর যদি খিয়ার মুস্তারি থাকে, খিয়ার যদি কি থাকে মুস্তারি থাকে, তাহলে এই সুরতের মধ্যে ভাই সাহেবে তো বেঁচে চিন্তা মুক্ত, মুস্তারি তো আমার মুভি নিবই, হ্যাঁ বই রয়েছে, তিন দিন পরে আমার মুস্তারি কইতেছে যে ভাই সাহেব আমি তো এটা নিতাম না, তখন ভাইয়ের ক্ষতি কি, হ্যাঁ তো এই তিন দিন টাইমে আসছিল তার এই জিনিস বিক্রি করার, এরপরে বেসলে তার যে কাম এটা করতে পারবো না, এখন হ্যাঁ তো নিশ্চিন্তা বসে আসছিল মুস্তারি সাহেবের তো এটা দিয়েই গেছে নিবেই, দ্বিতীয় আর কোনো পার্টি টাটি সে খুঁজে নেয় বিক্রি করার, তাহলে এখন যখন হ্যাঁ না করে দিল তখন তার যে কাজটা করার এই কাজ করতে পারতেছে, তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে এই জায়গার মধ্যে ফসকের সুরতের মধ্যে এক ভাইয়ের অথবা ভাই সাহেব অথবা মুস্তারি সাহেব দুজনই কোনো না কোনো ভাবে কি হইতেছে ক্ষতি হইতেছে, তাহলে এটা ক্ষতির থেকে কি না মুক্ত না, এই কারণে ফস্ক করা, ফস্ক করতে হইলে অপর ব্যক্তিকে সামনে রাখতে হবে, বাংলা খেয়ার খেয়ার আলাহু তার উপস্থিত নুকসান لأنه عساه يعتمد تمام البيع السابق اس لئے کہ ممکن ہے قریب ہے کہ يعتمد تمام البيع وقول তাসারুফ করার কারণে মুবি হালাক হয়ে গেছে, তাহলে তার কি মতে জরিমানা দিতে ফায়ালজামহু গারামাতুল কিমা বিল হালাক, মুবি কো হালাক করনে কি ওয়াজহ সে কিমত কা জরিমানা দেনা হোগা, ফিমা ইজা কানাল খিয়ারুল লিল বায়ে, জিস সুরত মে খিয়ার কিসকে লিয়ে হো বায়ে কে লিয়ে, বায়ে খিয়ারের সুরতের মান ক্ষেত্রে বায়ে সাহেব চিন্তা করবো মুস্তারি সাহেব মুবি নিয়ে আইরে এটা তাসারুফ করে বলাইছে, এখন তাসারুফ করার পরে এখন বায়ে সাহেব কইতেছে যে না আমি বেচতাম না, তাইলে এখন মুস্তারি সাহেবের এইটা এই জায়গার মধ্যে কিমতের জরিমানা দিতে হইতেছে, আর কিমতের জরিমানা সবসময় কিন্তু সামানের বরাবর হয় না, বেশি হয়ে যাবে, তাহলে বেশি হলে এই জায়গার মধ্যে তার ক্ষতি হয়ে যেতেছে, এই কারণ ফস্ক করা। অথবা দ্বিতীয় সুরত আওলা ইয়াতলুবু লিসিলাতি মুস্তারিয়ান ফিমা ইজা কানাল খিয়ারু লিল মুস্তারি, অথবা মুস্তারি সাহেবে না ভাই সাহেবের মনে করছি যে আমি তো মুস্তারি সাহেবের কাছে বেচছি, কিন্তু মুস্তারি যে খিয়ার আছে এটার কথা হ্যাঁ আর বেশি একটা খেয়াল করে নাই, মনে হচ্ছে নিয়ে আসবে। এখন আর তিন দিন পরে মুস্তারি সাহেব বলতেছে যে না আমি নিব না, আর তার টাইম আছিল ওই তিন দিন। এখন তিন দিন টাইমের পরে আর কোনো জায়গার মধ্যে এখন বেচতেও পারবো না, আর বেচলে এই টাকা দিয়ে কাজও করতে হবে, তাহলে এই জায়গার মধ্যে ক্ষতি কার হইতেছে? এই জায়গার মধ্যে ক্ষতি হইতেছে কার? ভাই, তাহলে এক সুরতের মধ্যে দেখা যাইতেছে ভাইয়ের ক্ষতি হইতেছে আর এক সুরতের মধ্যে মুস্তারি। আর লা ইয়াতলুবু লিসিলাতি মুস্তারিয়ান, আর না তালাশ করেগা ভাই লিসিলে লিসিলাতি আপনি সামান কেউ আসতে মুস্তারিয়ান খরিদ্দার ফিমাইজা কানাল খিয়ারুল মুস্তারি উসুরত মে যদি খিয়ার কিছিলেও মুস্তারি কে ওহা জানাও দরারি। আর তিন দিন পরে যখন মুস্তারি এটা নিবে না তখন আর এই জিনিস তার বেচার সুযোগ নাই, সময় নাই, তাহলে এটা তার একটা ক্ষতির প্রকারের মধ্যে হবে। ওহা জানাও দরারি আর এ এক লা ইয়ার আনিল মাদাররা জরারের থেকে খালি না, এক সুরতে বায়ের জরর হয় আর এক সুরতে মুস্তারির জরর হয়। ওহা জানাও জরর সায়াতা ওয়াক্কাফু আলাইয়েন, সো মালালাহুল খিয়ারকে আইলেন পর বাইকো ফস্কো কর না মৌকো, মালালাহুল খিয়ারে এলেনের উপরে বাই ফস্কো করা কি হবে নির্ভর ফসর একটা আজ দিল। এটা হলো এরকম এক বেটারে উকিল বিল বাইবানে উকিল বিল বাইবানে যদি কোনো কারণে মত কেলে উকিল বিল ভাইকে আজল করবার চায় অর্থাৎ তাকে বরখাস্ত করতে চায় তাহলে এটা তার জানাই দিতে বরখাস্ত করতে হলে তাকে জানায়, যদি জানায় না দেয় তাহলে উকিলের যে লেনদেন করবে সেই লেনদেন করার কারণে উকিল ক্ষতিগ্রস্ত হবে, কারণ হ্যাঁ কব আমি তোমার তো আজ্ঞ করে দিছি বরখাস্ত করছি তুমি কর লাগে লেগে তো এবার না জানলে এবার কর বলতে কি করবে। এই জন্য মত কেলের জন্য জরুরি হলো এটা তো আপনিও বলেন ইমাম আব্দুল আপনিও বলেন যে উকিল বিল দায়িত্বে যদি আজলো করতে হয় ক্ষমতাচ্যুত করতে হয় তাহলে তারে কি করে দিতেইব জানায় দিতেইব, নাইলে সে যে এখানে লেনদেনগুলি করবে তাহলে তো সে ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে এই ক্ষেত্রে আপনিও তো এই একই কথা বলেন এটা ওইটার লোক, তাহলে আজলো করার সুরতে আজলো করার সুরতে ফস্ক করার সুরতে ওই সুরতের মধ্যে কি করতে হবে প্রতিপক্ষকে কি করতে হবে জানে পাঁচ কাজলিন বকি বিখিলাফিল ইজাজ লিআন্নাহু লা ইয়াজাম, বাকি এজাজতের সুরতে মালালাহুল খিয়ারের উপস্থিতি দরকার নাই কেন, এলেনের দরকার নাই কেন, কয় এখানে তো কারো কোনো মজার রাত হইতেছে কারো উপরে কোনো কিছু লাজেম হইতেছে, কারণ হেও বেচতে চায় হেও কিনতে চায়, হেও বেচে এখানে কারো উপরে কারো কোনো কিছু হ্যাঁ অতিরিক্ত ক্ষয়ক্ষতি হইতেছে না মজার রাত নাই বিখিলাফিল ইজাজ, আপনি কিয়াস করছেন এজাজতের উপরে এইটার মধ্যে তো আর কোনো কারো উপরে কোনো কিছু লাজে মিটাচ্ছে না, যে হ্যাঁ যদি কয়ে যে হ হ্যাঁ তো বেশ এই প্রস্তাব করছে হ্যাঁ তো কিনতে এই প্রস্তাব দিছে ওইটাই তো রইল এনে তো কারো উপরে কোনো কিছু অতিরিক্ত কোনো কিছু আইতেছে না, কিন্তু আগের যে জায়গায় ওই জায়গার মধ্যে সমস্যা হয় বিখিলাফ ইজাজ আলী আন্নাহু লা ইলজাম আফি বা খেলাফ এজাজত কি কে ইসলিয়ে কি ইসমু কি ইলজাম নেই ওলা না কুলু আন্নাহু মুসাল্লাতুন। আর আপনি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই একটা কথা বলছে যে এটা তো মালালাহুল খিয়ারের তাসলিদ দেওয়ার কারণেই সে তো এই ক্ষমতাটা পাইছে, সে অধিকার দিছে আপনি অধিকার প্রয়োগ করার জন্য অধিকার দিছে এই জন্য হ্যাঁ সে অধিকার প্রয়োগ করছে তার জানানোর তো কোনো দরকার নাই। আমি বলি সাহেবেন তরফাইন তরফাইনি বল আমরা বলি তারে অধিকার দিছে এই কথাটা কেটা বললো আপনার এই প্রতিপক্ষের পক্ষে মাল্লাহুল খিয়ার মাল্লাহুল খিয়ারে এই অধিকারই দেয় অধিকার তো তখনই দিবে যখন অধিকার দেওয়ার ক্ষমতা থাকে, অধিকার একটা জিনিস দিতে হইলে এই জিনিস যদি আমার না থাকে তাহলে আমি আপনাদের দিতে পারবো? তো ওনাদের তো অধিকার দেওয়ার অধিকারই নাই, অর্থাৎ মাল্লালাহুল খিয়ারের অধিকার দেওয়া অধিকার। কেমনে? আচ্ছা, মাল্লালাহুল খিয়ার হ্যাঁ যদি কয় যে বাই ফস্ত করলাম তাহলে করতে পারবো? মাল্লালাহুল খিয়ার হ্যাঁ যদি কয় বাই ফস্ত করলাম তাহলে করতে পারবো? যে বেডার ওইটা করার অধিকার নাই, সেইটা করার জন্য আরেকজনের অধিকার দেয় কেমনে? হে নিজেই তো করতে পারতেছে না যে আমি বাই ফস্ত করি, এই অধিকার আছে তার? আহা, যে ব্যক্তি একবার জিনিসটা বেচে ফেলাইছে, বেচার পর হ্যাঁ তো আর এই চুক্তি বেচা কেনার ক্ষেত্রে তো এই চুক্তি আগে থেকেই আপনারা শুনে আসতেছে যে একজনে হা কইব আর একজনে না কইব, এরপরে আর কোনো কথা কওয়ার অধিকার নেই, বাস এটা করতে হবে, এরপরে বুঝাইয়া বাজায় এটা হইলে অন্য জিনিস। কিন্তু একবার ওয়াদা যদি করে ফেলেন, একবার অঙ্গীকার যদি করে ফেলেন তাহলে এটা করতেই হবে। এবং যে বেলায় ওয়াদা দিয়ে দিছে যে আমি তোমার কাছে ব্যস্ত, এখন তুমি চিন্তা করো, কিন্তু সে যদি চায় ফস্ক করবে লাগি করতে পারবে? তাহলে তার যেটা করার অধিকার নাই সেইটা করবে লাগে আরেকজনের অধিকারী বানায় কেমনে? সুতরাং আপনি যে কইতেছেন তার পক্ষ থেকে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতা দেওয়ার ক্ষমতাই তো তার। সুতরাং এটি হলো ইয়া জবাব আর কায়দা করিয়া জবাব। ওলা না কুলু আন্নাহু মুসাল্লাতুন, আপনি বলতেছেন যে মাল্লালাহুল খিয়ারের পক্ষ থেকে মাল্লাহুল খিয়ার মুসাল্লাত, ওলা না কুলু আমনি কাতে হে আন্নাহু মুসাল্লাতুন, এ মাল্লালাহুল খিয়ার কি তরফ সে মাল্লাহুল খিয়ার মুসাল্লাত ক্ষমতা প্রাপ্ত। ও কাইদা ইউকাল, আর এটা কেন নিবা বলা হবে? ও কাইদা ইউকাল জালিক ও সাহিবু লা ইয়ামলিকুল ফাস, মাল্লালাহুল খিয়ার জো হে ও খুদি ফসক কা মালিক নেই হে, ওলা তাসলিতা ফি গাইরি মা ইয়ামলিকুল মুসাল্লাত, যে তার মালিকানা তার কাছে নাই সেটার মালিকানা অন্যকে দিতে পারে না। ওলা তাসলিতা ফি গাইরি মা ইয়ামলিকুহু হুল মুসাল্লাত, আর কোনো তাসলিত নেই হে ফি গাইরি মা ইয়ামলিকুল মুসাল্লাত, মুসাল্লাত জিসকা মালিক নেই। ওলাও কানা ফাসাকা ফি হালি গাইবাতি সাহিবিহি, এহনা যদি মাল্লালাহুল খিয়ারের অনুপস্থিতিতে মাল্লাহুল খিয়ারে ফস্ক করছে, ওবালাগাহু ফিল মুদ্দা, কিন্তু তিন দিনের মধ্যে মাল্লালাহুল খিয়ারের কানের মধ্যে খবর আসছে মাল্লাহুল খিয়ার কি করে দিছে ফস্ক করে দিছে, তাম্মাল ফস্ক, তাইলে ফস্ক কি হয়ে যাবে? এই জন্যই হজরতের অর্থ এলেমের দ্বারা করছে, হজরতের অর্থ হজরত হুজুরি এটা না, হজরতের অর্থ কি এলেম। ওয়ালাউ কানা ফাসাকা ফি হালি গাইবাতি সাহিবিহি, আগার ফস্ক কর দে আপনি সাথে মাল্লালাহুল খিয়ারকে গায়েব মে, ওবালাগাহু ফিল মুদ্দা, আর ফস্ককে খবর পৌঁছে মাল্লালাহুল খিয়ার কো ফিল মুদ্দা, মুদ্দাতে খিয়ার মে তাম্মাল ফস্ক, ফস্ক কিয়া হয়ে যায়গা পুরা হয়ে যায়, লি হুসুলিল ইলমি বিহি, উসকে বারে নি ফস্ক কে বারে মে ইলম হাসিল হোনে কে বজা। ওলা বালাগাহু বাদা মুদিল মুদ্দা, তিন দিন অতিবাহিত হওয়ার পর যদি মাল্লালাহুল খিয়ারের কাছে খবর পৌঁছে তাম্মালা, তাহলে আগে বাকি পুরো হয়ে যাবে বিমুদিল মুদ্দা কাবলাল ফস্ক, ফস্ক সে পহলে মকত গুজার জানি কে বজাস, ফস্কের আগেই সময় কি হয়ে গেছে।